সভাপতি, অত্র মাদ্রাসা এবং আশেপাশের বিভিন্ন মাদ্রাসা এবং মসজিদের সম্মানিত ওলামায়ে কেরাম এবং আইম্মায়ে মাসাজেদ, সম্মানিত মুরব্বিয়ানে জাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারিম এবং সহি হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে আজকের ইসলামী সম্মেলনের শেষ পর্যায়ে এসে আপনাদের সামনে দুই একটি কথাবার্তা বলার এবং এত রাত্রিতে অত্যন্ত সবরের সাথে ধৈর্যের সাথে অপেক্ষা করে কোরআন এবং সুন্নার প্রতি মহব্বত ভালোবাসা প্রকাশ করার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শোকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, রাতও অনেক হয়েছে, শীতের রাত কম হয় নাই। অপরদিকে আমার কণ্ঠের গলার আওয়াজ শুনেও বুঝেছেন যে একটু অসুস্থতাও আছে। গত বুধবার রাজশাহীতে প্রোগ্রাম ছিল, সেখান থেকে আসার পরে এই অসুস্থতাটা শুরু হয়। আজকে তিন চার দিন একটু অসুস্থ। আর আপনাদের এখানে যে দূরত্ব ঢাকা থেকে, 8 ঘন্টা জার্নি করে আসা লাগে, তা 8-9 ঘন্টা জার্নি করে আসলে তো সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায়। তো এই জন্য আমরা আর আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, অল্প সময়ে শুধু আপনাদের সামনে দুই একটি সাধারণভাবে কোরআন এবং সহি হাদিস থেকে কথা বলে আমরা আজকের এই বার্ষিক ইসলামী সম্মেলন সমাপ্ত করব ইনশাআল্লাহ। তো আপনারা আলোচনার শেষ পর্যন্ত বসতে রাজি আছেন কি না? মাশা আল্লাহ, বোঝা গেল এই এলাকার ভাইয়েরা অনেক ভালো মানুষ আসলেই। কিন্তু জয়পুরহাটে আমি এর আগেও আরও এসেছি, এই এলাকায় আসি নাই কিন্তু অন্য এলাকায় এসেছি। তো আলহামদুলিল্লাহ আমরা তো সমগ্র বাংলাদেশেই বিভিন্ন জেলায় যাই, তো এই অঞ্চলের এই এলাকার মানুষ আমভাবে সারা বাংলাদেশের সব মানুষই ভালো, বাংলাদেশে কোনো খারাপ মানুষ নাই, কি বলেন? আছে, এটা আমাদের জন্মভূমি, আমাদের দেশকে আমরা ভালোবাসি, আমাদের দেশের সকল মানুষকেও আমরা ভালোবাসি, সবাই ভালো মানুষ। তবে এই অঞ্চলের মানুষগুলো একটু বেশি ভালো। তো আলহামদুলিল্লাহ আমরা আশা করব যে আজকে যারা এখানে এই পশ্চিম কুজাইল সালাফিয়া মাদ্রাসার মাহফিলে এসেছেন তারা মোটামুটি কোরআন এবং সহি হাদিসকে ভালোবাসেন, এরকম শ্রোতারাই এসেছেন। কিছু কিছু মাহফিল আছে, ওইসব মাহফিলে গিয়ে আমরা নিজেরাই বিব্রত বোধ করি, মানে আমাদের শ্রোতা যারা আসছেন তারা কোরআন হাদিস শুনতে আসে নাই, তারা আসছে যে আমি কত বড় শিল্পী এটা দেখার জন্য আসছে। তো যখন শিল্পীর ওই রকম গানের সুর যখন পায় না, তাল যখন পায় না, তারপরে তাদেরকে নিয়ে কতক্ষণ নাচতে পারি না, গান গাইতে পারি না, তো আস্তে আস্তে শ্রোতারা উঠে চলে যায়। তো তখন আমাদের নিজেদের কাছেই বিব্রত বোধ হয়। তো যেসব এলাকায় যেসব মাহফিলে যেসব মজলিসে কোরআন এবং সুন্নাহ পিপাসু যারা আসলেই প্রকৃতপক্ষে কোরআন এবং সুন্নাকে ভালোবাসে, এইরকম শ্রোতা যখন পাই তখন আমাদের কাছেও কথা বলতে খুব ভালো লাগে। কথা বলে আমরা আনন্দিত হই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বিশেষ করে এই মাদ্রাসার সাথে সালাফিয়া আছে, পশ্চিম কোজাইল সালাফিয়া মাদ্রাসা। সালাফি মানহাজ এমন একটি মানহাজ, এই মানহাজ যদি জমিনে জিন্দা না থাকত, এই সালাফি মানহাজ যদি পৃথিবীতে জিন্দা না থাকত, তাহলে কোরআন এবং সহি হাদিসের আলোচনায় পৃথিবীতে জিন্দা থাকত না। কারণ এই সালাফি মানহাজের বৈশিষ্ট্যই হল এটা কোরআনে কারিম এবং সহি হাদিসের উপরে প্রতিষ্ঠিত মানহাজ। এবং এই মানহাজে যারা বিশ্বাসী তারা ব্যক্তির চাইতে কোরআন এবং সহি হাদিসকে বেশি ভালোবাসে। এজন্য তারা ব্যক্তির আকর্ষণ তাদের কাছে মুখ্য বিষয় না, তাদের কাছে মূল আকর্ষণ কোরআনে কারিম এবং সহি হাদিস। দেখবেন অনেক বক্তা আছেন কোরআনে কারিম এবং সহি হাদিস দিয়ে আলোচনা করেন, বাংলাদেশে আলহামদুলিল্লাহ এরকম বক্তা আছেন না, তারা দেখতে এত সুন্দর না, চেহারা কালো, চেহারা এত নুরানি নুরানি, একবারে ফর্সা ধবধবে এরকম ভাব নাই, কিন্তু তারপরেও বাংলাদেশের লক্ষ লক্ষ সালাফি মানহাজে বিশ্বাসী ভাইয়েরা অনেক মহব্বত করে। কারণ ব্যক্তিকে মহব্বত করেন না, তারা মহব্বত করেন তিনি যে কথাগুলো বলেন, এই কথাগুলো কোরআন এবং সহি হাদিস দিয়ে বলেন, এ তার কথাগুলোকে ভালোবাসেন। আমি ডক্টর ইমাম হোসেনকে, আপনারা আমার বাড়ি এই অঞ্চলে না, এই এলাকায় না, বাড়ি অনেক দূরে, সেই নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীর ফেনী জেলায় বাড়ি, কিন্তু আপনারা কেন এত মহব্বত করেন, কেন সেই দূর দূরান্ত থেকে চলে আসছেন? মূলত আমি ডক্টর ইমাম হোসেনের ব্যক্তি মহব্বতে আসেন নাই, এসেছেন যে এখানে যে কথাগুলো আমরা বলবো, কথাগুলো কোরআনে কারিম এবং সহি হাদিসের আলোকে বলবো, এই কথাগুলোর আকর্ষণে এসেছেন। এটাই হলো সালাফি মানহাজের গুরুত্বপূর্ণ মানহাজ, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমি যে বিষয়টা কথা বলবো ইনশাআল্লাহ, বিষয়টি হলো আওয়াইকু ইত্তিবাই সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আমার আলোচনার বিষয়বস্তু হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তিবা করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সমূহ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ভালোবাসলে, সুন্নতের ইত্তিবা করতে গেলে কিছু প্রতিবন্ধকতা আছে, কিছু বাধা আছে। এই বাধাগুলোর সম্পর্কে যদি সচেতন না থাকে, কোনো মুসলিম যদি এই বাধাগুলো সম্পর্কে সচেতন না থাকে, তার পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তিবা করা সম্ভবপর হয় না। এই জন্য এই বিষয়গুলো সবসময় খেয়াল রাখতে হয় যে এই দোষনীয় বিষয়গুলো, এই খারাপ গুণগুলো আমার ভিতরে কোনো একটা চলে আসতেছে কিনা। কিছু গুণ আছে ভালো গুণ, যে এই গুণগুলো থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তিবা করা সহজ হয়ে যায়। আবার কিছু গুণ আছে খারাপ গুণ, যেগুলো থাকলে সুন্নতের ইত্তিবা করা কঠিন হয়ে যায়। তা আজকে আলোচনা করব ওই খারাপ গুণগুলা, যেগুলো থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তিবা করা কঠিন হয়ে যায়, যেগুলো একজন মুসলিমকে অবশ্যই দূর করতে হবে। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমি কিছু জিজ্ঞাসা করলে একটু উত্তর দিবেন ইনশাআল্লাহ। বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কি জন্য, কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? মাশাআল্লাহ, দেখছেন আজকের মাহফিলের শ্রোতা কেমন জ্ঞানী, স্টুডেন্ট খুব মেধাবী, এই জন্য মেধাবী স্টুডেন্ট নিয়ে ক্লাস করাইতেও ভালো লাগে মাশাআল্লাহ। আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। কি বলছেন? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিন এই দুটি মাখলুককে, এই দুটি সৃষ্টিকে একমাত্র এই উদ্দেশ্যেই সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, তারা আমার ইবাদত করবে। সুবহানাল্লাহ, আমাদেরকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। এজন্য আমরা হইলাম আব্দ, আল্লাহ হইলেন কি রব, আল্লাহ হইলেন মাবুদ, আমরা হইলাম গোলাম, আর আল্লাহ হইলেন মাবুদ, গোলামের মালিক, এবাদতের মালিক, আর আমরা হইলাম এবাদতকারী। তাহলে আমাদের মূল কাজ আল্লাহ রাব্বুল আলামিনের এবাদত করা। এখন এবাদতটা কি জিনিস? এবাদত হল, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, এবাদতটা হল আল ইবাদা হিয়া তাআতুল্লাহ বি ইমতিসালি মা আমার আল্লাহ বিহি আলা আলসিনাতির রাসূল আলাইহিমুসসালাম। এবাদতটা হল আল্লাহর আনুগত্য করা। আল্লাহ যদি বলেন এটা করো, করার নাম এবাদত। আল্লাহ যদি বলেন এটা করিও না, এটা না করার নাম এবাদত। রাত্রে সলাতুল আশা আদায় করার নাম এবাদত। সলাতুল আশার পরে রাত্রে জাগ্রত না থেকে ঘুমায় থাকা, ঘুমায় থাকার নাম এবাদত। ফজরের সময় ঘুমায় থাকার নাম কি? এবাদত। রাত্রে ঘুমাইলেন, সকালে আটটায় উঠলেন, মাঝখানে আর উঠলেন না, তাহলে এই মাঝখানের ঘুমটা এবাদত হয়েছে? কেন? সলাতুল ফজরের আজান হয়েছে, বারবার আমাকে বলা হয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি বলতেছি না না, আন-নাওমু খায়রুম মিনাস সালাহ, আন-নাওমু খায়রুম মিনাস সালাহ। মসজিদ থেকে ডাক আসতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহর বান্দা তোমার ঘুমাই থাকার চাইতে নামাজটা বেশি কল্যাণকর, তোমার জন্য এই ঘুমাই থাকার চেয়ে সলাতে চলে আসো, সলাতটা বেশি কল্যাণকর। আর আমি বলতেছি না না, তোমার এই কথা ঠিক না, আন-নাওমু খায়রুম মিনাস সলা, আন-নাওমু খায়রুম মিনাস সলা, সলাতের চাইতে আমার এই ঘুমটা বেশি কল্যাণকর, আমার এই ঘুমটাই বেশি আরাম প্রিয়। ঠিক না এটা? না, বাস্তবে এটা, এটা যখন হয় তখন আর এবাদত হয় না, কারণ আল্লাহর হুকুম লঙ্ঘন হয়েছে। আল্লাহর হুকুম লঙ্ঘন হইলে সেটা আর এবাদত থাকে না, তবে সেটাও এক ধরনের এবাদত। সেই এবাদতটা হলো এবাদত শয়তান। আল্লাহর এবাদত হয় না, সেটা হয়ে যায় শয়তানের এবাদত। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাবুদু শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, আমি না তোমাদেরকে বলেছিলাম ইয়া বানি আদম, হে বানি আদম, আল্লাহ তাবুদু শয়তান, খবরদার শয়তানের ইবাদত করিও না। তাহলে শয়তানেরও ইবাদত হয়। এবাদতটা যদি, কাজটা যদি আল্লাহর নির্দেশ অনুযায়ী হয় তখন এটা আল্লাহর এবাদত। যখন আল্লাহর নির্দেশের বাহিরে হয়, আল্লাহর নির্দেশের বিপরীত হয়, তখন এটা হয় শয়তানের এবাদত। তাহলে যিনি ফজরের আজান শোনার পরে ঘুম থেকে উঠে গেছেন, মসজিদে চলে আসছেন, সলাতুল ফজর আদায় করে ফেলছেন, তিনিও একটা এবাদত করে ফেলেছেন। আর যিনি আজান শোনার পরে ঘুম থেকে উঠেন নাই, লেপটাকে কম্বলটাকে আরো ভালো করে মাথার দিকে টেনে দিছেন, সকাল 8টার সময় ঘুম থেকে উঠছেন, তিনিও কিন্তু একটা ইবাদত করছেন, দুইজনেই কিন্তু ইবাদত করছে, করছে না? একজনে করেছেন ইবাদাতুল্লাহ, একজনে করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আরেকজনে করেছেন ইবাদাতুশ শয়তান, শয়তানের ইবাদত, দুটেই কিন্তু ইবাদত। তাহলে আল্লাহর ইবাদত হলো ইয়া তাআতুল্লাহ বি ইমতিসালি মা আমার আল্লাহু বিহি, আল্লাহ রাব্বুল আলামিন যখন যেভাবে করতে বলেছেন, নির্দেশ দিয়েছেন। আরাফাতের ময়দানে গিয়ে জিলহজ মাসের 9 তারিখ, সূর্য পশ্চিম আকাশে ডলে পড়ার পর থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফার ময়দানে বসে থাকা, উকুব করা, অবস্থান করা, এটার নাম ইবাদত। আবার যখন সন্ধ্যার সময় সূর্যাস্তের পরে মুজদালিফার ময়দানে আসবে, মুজদালিফার ময়দানে আসে মাগরিব এশা একসাথে আদায় করার পরে মুজদালিফার ময়দানে ঘুমাই থাকার নাম ইবাদত। সুবহানাল্লাহ, আল্লাহ কয় এখানে কিছু করা লাগবে না, ঘুমাই থাক, শুয়ে থাক, এই শুয়ে থাকাটাই ইবাদত। আবার যেখানে আল্লাহ পাক বলেন বসে থাক বান্দা, সেখানে বসে থাকাটা ইবাদত। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এখানে দাঁড়িয়ে থাক, দাঁড়াই থাকাটার নাম ইবাদত। সালাতের মধ্যে দাঁড়াই থাকি না আমরা, এখানে দাঁড়াই থাকাটা ইবাদত। আবার যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এখানে তুমি হাঁটতে থাকো, হাঁটাটাই ইবাদত। কোথায় বলেন তো দেখি, সাফা মারওয়ার ছাই, খালি হাঁট বান্দা, একবার ওইদিকে হাঁট, একবার এদিকে হাঁট, এ হাঁটাটাই ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে বলেন বান্দা তুই খালি ঘুরতে থাক, তুই খালি ঘুরতে থাক, ঘোরাটাই ইবাদত। সুবহানাল্লাহ, তাওয়াফ, আল্লাহর ঘরে খালি চারিদিকে ঘুরো, এই ঘোরাটাই ইবাদত। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন যেখানে যা করতে বলেন এগুলা হলো ইবাদত। আলা আলসিনাতির রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তবে আল্লাহর নির্দেশটা হইতে হবে আম্বিয়া আলাইহিমুস সালাম, আল্লাহর নবীরা যেভাবে বলেছেন, যেভাবে করেছেন, যেভাবে দেখাই দিয়েছেন, যেভাবে করার জন্য বলেছেন, ওইভাবে যদি হয় ওইটার নাম আল্লাহর ইবাদত, ওইভাবে না হইলে ওইটা আল্লাহর ইবাদত হয় না। এখানে শর্ত হলো আলা আলসিনাতির রাসূল আলাইহিমুস সালাম, আল্লাহর রাসূলেরা যেই যুগে যে রাসূল এসেছেন সেই রাসূল যেভাবে করতে বলছেন, হয় রাসূল সেভাবে করছেন, অথবা রাসূল করতে বলছেন, অথবা সাহাবীরা করছেন রাসূল অনুমোদন দিছেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার জন্য নির্দেশ দিছেন, এরকম হইলে এটা আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত কি কি জিনিস দিয়ে করতে হয় বলেন তো দেখি, এবার আল্লাহর ইবাদত কি কি জিনিস দিয়ে করা লাগে, আল্লাহর ইবাদত করতে গেলে কি কি লাগে বলেন এবার। আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদত করতে গেলে একজন বান্দার নিয়ন্ত্রণে যত কিছু আছে, আল্লাহর একজন গোলামের নিয়ন্ত্রণে যত কিছু আছে, সব কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হয়। প্রত্যেকটা বান্দার নিয়ন্ত্রণে, একজন বান্দির নিয়ন্ত্রণে যা আছে সবগুলাকে দিয়েই আল্লাহর ইবাদত। একজন বান্দা বান্দির নিয়ন্ত্রণে থাকে তার কালব, তার অন্তর, মানুষের শরীরের ভিতরে একটা কালব আছে, আছে না আপনাদের? আছে, দেখছেন কোনোদিন কালবটা কিরকম? কিন্তু আছে, ঠিক আছে তো নাকি? তাহলে বোঝা যায় না দেখলেও মানুষের শরীরে আছে এটা বিশ্বাস করতে হয়। নাস্তিককে যদি আমরা জিজ্ঞাসা করি তোমার শরীরে রূহ আছে কিনা, তোমার শরীরে কালব আছে কিনা, নাস্তিক কি বলবে? আছে বলবে না নাই বলবে? তো তুমি দেখছো? দেখে নাই। তুমি জীবনে কোনোদিন রূহ দেখো নাই? রূহ থাকার কারণে একজন মানুষকে তুমি জিন্দা বলতেছ, আর একজন মানুষ রূহ না থাকার কারণে তুমি মৃত বলতেছ। কিন্তু জীবনে কোনোদিন রূহ জিনিসটা কিরকম দেখো নাই? তোমার শরীরের ভিতরে কত অঙ্গ প্রত্যঙ্গ আছে তুমি জীবনে দেখো নাই, তোমার শরীরে কাল্ব আছে, কাল্বটার কালার কিরকম, কাল্বটা কিভাবে থাকে, কিরকম অবস্থায় আছে জীবনে তুমিও কোনোদিন দেখো নাই, কিন্তু বিশ্বাস করো তোমার ভিতরে আছে। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে জীবনে না দেখলেও আমি আপনি স্বীকার করতে বাধ্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আছেন। তাহলে আমাদের ভিতরে একটা কাল্ব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগা, একটা মুদগা আছে, গোশতের টুকরা আছে। এটা কোথায়, শরীরের কোন জায়গাটার মধ্যে বলেন তো দেখি, মাথার মধ্যে না বুকের মধ্যে? বর্তমানে কেউ কেউ বলতেছে মাথার মধ্যে নাকি কাল্ব আছে। তা আমিও বলি যে চিংড়ি মাছের মাথায় নাকি কিছু থাকে, থাকে না? কি থাকে? এটা থাকলে নাকি চিংড়ি মাছ সামনের দিকে লাভ দিলে সামনে যায় না, যায় কোন দিকে? পিছনের দিকে। তাহলে যাদের কালটা বুকের ভিতর থেকে মাথার উপরে উঠে গেছে তারা চিন্তা করে একরকম, চিন্তাটা চলে যায় আরেক দিকে, চিন্তা করে কোরআনকে ভালোবাসার, কোরআনকে মহব্বত করার, কিন্তু চিন্তা চলে যায় মোতাজিলাদের দিকে, চিন্তাটা চলে যায় মোতাজিলার দিকে, ভ্রান্ত মতবাদের দিকে, ভ্রান্ত ফেরকার দিকে, হাদিস অস্বীকারীদের দিকে। উদ্দেশ্য ভালো, লক্ষ্য ভালো, লক্ষ্য কোরআন গবেষণা করা, কোরআন জানা, কোরআন বোঝা, কিন্তু সমস্যা হয়েছে যেই কাল্ব দিয়ে কোরআন বুঝবো, কাল্ব এটা বুকে নাই, এটা মাথায় উঠে গেছে। এই জন্য বুঝতে গেলে উল্টা বুঝে, যে জায়গায় যে জিনিসটা লাগানো দরকার এটা যদি উল্টা লাগান, গাড়ির ইঞ্জিনের মধ্যে যে জায়গায় যেটা সেটা সেই জায়গায় লাগালেন না, গাড়ি সামনের দিকে না যায় এবার পিছনের দিকে যায়। ইয়াতে গেছেন এখানে হাজি সাহেব, যারা মদিনা মুনাব্বারায় একটা জায়গা আছে, কি জায়গাটার নাম কি টিভিতে দেখে, টিভিতে ফেসবুকে এখন সব জায়গায় অ্যাভেলেবেল আছে, যে মদিনার পার্শ্ববর্তী একটা এলাকা আছে, এই এলাকাকে এক একজন এক এক নামে অভিহিত করে, ওয়াদিউল জিন, তারপর আরো বিভিন্ন নামে নামকরণ করা হয়। এখানে গাড়ি এমনি চলে, স্বাভাবিকভাবে চলে, কিছু করা লাগে না, বিভিন্ন কিছু আছে। তাহলে যেই জায়গায় যেই জিনিস গাড়ির থাকা দরকার সেটা ঠিক না থাকলে গাড়ি ঠিকভাবে চলে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আকলকে যেখানে সেট করেছেন, মানুষের কাল্পকে যেখানে সেট করেছেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফী আইয়্যি সূরাতিম মা শাআ রাক্কাবাক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাকে বানাইছি, ফাসাওয়াকা সুবিন্যস্ত করেছি, ফাআদালাক কোন জায়গায় কোন জোড়াটা কোন অঙ্গটা কি দেওয়া দরকার সেই জায়গায় তোমার সেই অঙ্গটা সেই জোড়াটা সেইভাবে সেটিং দিছি। সুবহানাল্লাহ। তাহলে কাল্পটা যে জায়গায় থাকা দরকার সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কাল্পটার সেটিং করছেন। তাহলে কাল্প কোথায়? বুকের ভিতরে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়া দেখাইছেন বুকের দিকে, তাকওয়া দেখাইছেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, কাল্বের দিকে দেখাইছেন। তাকওয়া থাকে কাল্বে, ইমান থাকে কাল্বে। তাহলে এগুলা থাকে নবী সাল্লাল্লাহু বুকের দিকে দেখাইছেন, মাথার দিকে দেখান নাই। তাহলে এবাদতের বড় একটা মাধ্যম হলো কাল্ব। বড় একটা মাধ্যম কি? কাল্ব। কাল্বের মাধ্যমে এবাদতের মূল এবাদত যেগুলো, ওগুলো সব কাল্বের মাধ্যমে করতে হয়। যেমন এক নম্বর এবাদত ইমান, ইমান কিন্তু এবাদত, ইমান এবাদত, ইমান না হইলে কোনো এবাদতে কাজ হয় না। সকল এবাদতের মূল এবাদত ইমান। তাহলে ইমান থাকে কোথায়? ফিল কাল্ব। ইমান হলো কাল্বের এবাদত, তাকওয়া হলো কাল্বের এবাদত, তাওয়াক্কুল হলো কাল্বের এবাদত, নিয়ত হলো কাল্বের এবাদত। নিয়ত কি মুখের এবাদত না কাল্বের এবাদত? কাল্বের এবাদত। তাহলে নিয়ত কি করতে হয় না পড়তে হয়? জি করতে হয়, পড়তে হয় না। নিয়ত করতে হয়, কালব দিয়ে করতে হয়, কলব দিয়ে করতে হয়, মুখ দিয়ে পড়া থাকে না। মুখ দিয়ে পড়াটাই সুন্নতের বিপরীত, কিন্তু কালব দিয়ে নিয়ত করতে হয়, কারণ এটা কালবের ইবাদত। নিয়তটা কালবের ইবাদত, কালব দিয়ে যেগুলো ওগুলো পড়া লাগে না, এগুলো করতে হয়, নিয়ত করতে হয়। আজকে যে আপনারা মাহফিলে এসেছেন, এই যে বার্ষিক ইসলামী সম্মেলনে নিয়ত করে আসছেন, কিভাবে করছেন? নাওয়াইতুয়ান আজহাবা ইলাল মাহফিল ফি পশ্চিম কুজাইল, কি নিয়ত করে আসছেন? এইভাবে কিভাবে নিয়ত করছেন? অন্তর দিয়ে করছেন, কালব দিয়ে করছেন, নিয়ত পড়েন নাই, নিয়ত করেছেন। করার কারণে আল্লাহ পাক এখানে আসার তৌফিক দিয়েছেন। তাহলে এই নিয়তটাও কালবের ইবাদত, তাহলে কালব দিয়েও ইবাদত করতে হয়। আবার এই জবানটাও ইবাদতের একটা বড় মাধ্যম, জবান লেসান, এটা ইবাদতের একটা বড় মাধ্যম। এই জবান দিয়ে কালেমার সাক্ষ্য দিতে হয়, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কালেমার সাক্ষ্যটা দিতে হয় কি দিয়ে? জবান দিয়ে। এটা ইসলামের একটা রোকন, এটা সাক্ষ্য দিতে হয়, শাহাদা। এটা মুখের ইবাদত, লেসানের ইবাদত। লেসানের ইবাদত সালাতের মধ্যে যত দোয়া পড়তে হয়, তেলাওয়াত করতে হয়, জিকির আজকার করতে হয়, সবগুলা লেসান দিয়ে করতে হয়। এরপরে সত্য কথা, মিথ্যা কথা, গীবত, পরনিন্দা, অর্থাৎ যত রকমের খারাপ কাজ আছে সেগুলো জবান দিয়ে হয়, আবার যত রকমের ভালো কাজ আছে এগুলো জবান দিয়ে হয়। তাহলে জবানও একটা ইবাদতের বড় মাধ্যম। মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরাটা শরীর একটা ইবাদতের বড় উপকরণ, বড় মাধ্যম। আল্লাহর বান্দা বান্দি যখন নামাজে দাঁড়ায়, সলাতে দাঁড়ায়, তখন মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরাটা শরীর তার সলাতের মধ্যে অংশগ্রহণ করে। সুবহানাল্লাহ, শরীরের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যেই অঙ্গ প্রত্যঙ্গ নামাজের মধ্যে অংশগ্রহণ করে না, একটা অঙ্গ নেই। নামাজ পড়ার জন্য অজু করতে হয়, অজু করার সময় মাথা মাসে করতে হয়, মাথা মাসের সময় মাথার উপর দিয়ে পুরা মাথাটা মাসে করে দিতে হয়। কি পুরা মাথা মাসে করা লাগে না? তাহলে নামাজ পড়তে হইলে মাথার চুলগুলাকে, মাথাগুলাকে মাসে করতে হয়। এইদিকে কান মাসে করতে হয়। নামাজের মধ্যে যখন দাঁড়াবেন, এই কপালটা সেজদার সময় লাগাইতে হয়, না লাগাইলে সেজদা হয় না। এই চোখগুলো দাঁড়ানো অবস্থায় কোন দিকে থাকবে, রুকুর অবস্থায় কোন দিকে থাকবে, সেজদার অবস্থায় কোন দিকে থাকবে, বৈঠকের অবস্থায় কোন দিকে থাকবে, চোখগুলোর কাজ ঠিক করা আছে? চোখগুলোর কাজ দেওয়া আছে পুরা নামাজের মধ্যে, এই চক্ষুগুলা কোন দিকে থাকবে? নাকটা সেজদার মধ্যে গেলে লেগে থাকবে না আলাদা থাকবে, তার কাজ দেওয়া আছে? জবানের কাজ শুরু থেকে শেষ পর্যন্ত পুরা নামাজের মধ্যে জবানের কাজ দেওয়া আছে। কোরআনে কারিম তেলাওয়াত করতে যাবেন, 32টা দাঁতের কাজ দেওয়া আছে। তাসবিহের মধ্যে তাসবিহের নিয়ম কানুন আদায় করে যখন তেলাওয়াত করবেন, 32টা দাঁত সবগুলার কাজ এখানে এসে গেছে। আপনার জিহ্বার কাজ এখানে এসে গেছে, উপরে মাড়ির কাজ এসে গেছে, নিচের মাড়ির কাজ এসে গেছে, গলার কাজ এসে গেছে, আল্লাহু আকবার কানের কাজ এসে গেছে। কোরআন তেলাওয়াত করতেছে, আপনি শুনতেছেন, কোন অংশটা বাদ আছে বলেন তো দেখি? প্রত্যেকটা অংশ, পুরা মাথা থেকে শুরু করে হিসাব করবেন পা পর্যন্ত পুরাটা শরীর নামাজের মধ্যে অংশগ্রহণ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতটাকে নাম দিছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা হলো সবচেয়ে বড় আল্লাহর জিকির। সুবহানাল্লাহ, এটার থেকে বড় আল্লাহর জিকির আর জমিনে নাই। তাহলে যদি ওই জাল হাদিস প্রচার করি, এমন ভাবে আল্লাহর জিকির করো, জিকির করতে করতে তোমাকে মানুষ যাতে পাগল বলে, তাহলে এমন ভাবে নামাজ পড়ো, নামাজ শেষে তোমাকে সবাই পাগল বলবো। কি এরকম নামাজ পড়া যাবে? নামাজ তো আল্লাহর জিকির, নামাজ আল্লাহর জিকির না? নামাজের মধ্যে এমন নামাজ পড়তেছেন, এমন সলাত আদায় করতেছেন, হঠাৎ করে দৌড় দিয়ে মসজিদ থেকে বাইরে গেছেন, কি আল্লাহর জিকির হবে? নামাজ আল্লাহ জিকির না? খালি জিকির না, আল্লাহ বলতেছে জিকিরের বাপ ওয়ালা জিক্রুল্লাহ আকবার, সবচেয়ে বড় মহান জিকির। এখন আপনি জিকির করতেছেন, নামাজ পড়তেছেন, ইমামের পিছনে সলাত আদায় করতেছেন, ইমাম কোরআনে কারিম তেলাওয়াত করতেছেন, আপনি তেলাওয়াতের আশকে তেলাওয়াতে এমন পাগল হয়ে গেছেন, নামাজের মধ্যে লাফ মেরে মসজিদের খুঁটি ধরে উপরের দিকে উঠে যাচ্ছেন, নামাজ হবে? কারণ কি, অসুবিধা কি? আপনি তো আল্লাহ জিকিরে আছেন, আল্লাহর জিকিরে আপনি ফিলার ধরে উপরের দিকে উঠে যাচ্ছেন, মাওলারে খুঁজতেছেন, আহারে মাওলা কই, মাওলা আমার কোথায়? আপনাকে যদি জিজ্ঞেস করে তোমার মাওলা কোথায়, আমার মাওলা চারিদিকে সব জায়গায় বিরাজমান, তা আল্লাহ যদি চারিদিকে বিরাজমান হয়, বাস ধরে উপরের দিকে উঠে যাচ্ছেন কেন মাওলারে খুঁজতে খুঁজতে? অর্থাৎ আপনি মুখে বলতেছেন আল্লাহ চারিদিকে সব জায়গায়, কিন্তু আপনার ভিতরে যে ফেতরাতে বাসার ইয়া, আল্লাহ রাব্বুল আলামিন যে ফেতরাত বানাই দিছেন, ওই ফেতরাত আপনার অজান্তে সাক্ষ্য দিচ্ছে মাওলা সব জায়গায় না, মাওলা উপরে। সুবহানাল্লাহ, মাওলা উপরে, মাওলা আরশে, মাওলা আকাশে। এই জন্য দেখেন সে জিকির করতে করতে বাঁশ ধরে কোন দিকে উঠতেছে, কিসের খোঁজে? মাওলারে খুঁজতেছে। তো মাওলারে ওইদিকে কি? মাওলারে তো চারিদিকে খুঁজবা, খুঁজতেছে উপরের দিকে, দোয়া করতেছে আল্লাহর দরবারে, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা। কোন দিকে দোয়া করতেছে? উপরের দিকে। যদি মাওলা চারিদিকে হয়, দোয়া করতে হবে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, কারণ আল্লাহ চারিদিকে। তাহলে দোয়া হাত চারিদিকে ঘুরতে হবে না, এখন আল্লাহ চারিদিকে হাত যেতেছে উপরের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ফেতরাতে বাসার ইয়া তৈরি করে দিয়েছেন, আলমে আরওয়ার মধ্যে আল্লাহ পাক সবার থেকে এই ওয়াদা নিছেন, আলাস্তু বিরাব্বিকুম। সেদিন আমরা কি বলছি? কলো বালা, বালা বলছি না সবাই? এই যে বালা বলছি, আল্লাহর সাথে একটা ওয়াদা, সেই ফেতরাতটা আল্লাহ প্রত্যেক মানুষের ভিতরে রাখছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা শিশু ফেতরাতের উপরে জন্মগ্রহণ করে। মানে আমি ভুল পথে গেলেও আমার ভিতর থেকে সাক্ষ্য দিচ্ছে সঠিক রাস্তা, যে আমার আল্লাহ উপরের দিকে, মাওলা উপরের দিকে। আমি যে কথাটা বলতেছিলাম যে জিকির করতে করতে পাগল হয়ে যাওয়া, এটা কোন সহিহ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। এজন্য নামাজের মধ্যে পাগল হওয়া যাবে না, নামাজের ভিতরে পাগল হলে নামাজে ভেঙে যাব, নামাজের ভিতরে চিৎকার দিলে, লাফ মারি উঠলে নামাজ ভেঙে যাবে, নামাজের মধ্যে দৌড় দিলে, ইমাম সাহেবের গলা ধরে ফেললে, কি বলেন, ইমাম সাহেবের মাইক লো টানাটানি করলে নামাজের মধ্যে, কি নামাজ থাকবে? ওটাও তো আল্লাহর জিকির। খালি জিকির না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক নিজেই বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওইটা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় জিকির। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম যে এবাদত, সালাতের এবাদতের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর অংশগ্রহণ করে, সুবহানাল্লাহ, এই দুটা দিক বাকি থাকে। সর্বশেষ সালাম ফিরানোর সময় এদিকেও তাকাইতে হয়, এদিকেও তাকাইতে হয়, কোনো একটা অংশ শরীরের মধ্যে বাদ নেই, আল্লাহ আকবার। আবার টাকা পয়সার মাধ্যমে ইবাদত করতে হয়, টাকা পয়সাও ইবাদত, টাকা পয়সা আমার অধীনে, আমার আয়ত্তাধীনে, আল্লাহর একজন বান্দার অধীনে যা কিছু থাকে সব কিছুর মধ্যে ইবাদত, আমার আয়ত্তাধীনে, আমার অধীনে টাকা পয়সা থাকে, এই টাকা পয়সাগুলোরও আল্লাহর ইবাদতে ব্যয় করতে হয়। টাকা পয়সা এক টাকা ইনকাম করতে হলে, প্লাস করতে হলেও আল্লাহর হুকুমে করতে হয়, একটা টাকা মাইনাস করতে গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে করতে হয়, এর বাহিরে করা যায় না। এক টাকা খরচ করলেও আল্লাহর হুকুমে, এক টাকা আয় করলেও আল্লাহর হুকুমে, এই জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্নের মধ্যে দুটা গুরুত্বপূর্ণ রেখেছেন, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, টাকা পয়সাটা কোন দিক থেকে আসছে, কিভাবে খরচ করছ। টাকা পয়সা ইনকামের ক্ষেত্রে যেমন হালাল হারাম খেয়াল রাখতে হবে, ব্যয়ের ক্ষেত্রেও হালাল হারাম খেয়াল রাখতে হবে। একজন আসে কয়, ভাই যান আজকে পশ্চিম কুজাইলে একটা ওয়াজ মাহফিল করতেছি, সাহায্য সহযোগিতা দরকার। আচ্ছা ধরো আমার থেকে 10,000 টাকা দিলাম, নিয়ে যাও। কতক্ষণ পরে কিছু যুবক এসে বলে, ভাই আমরা চিন্তা করতেছি পশ্চিম কুজাইলে একটা গান বাজনার অনুষ্ঠান করব, নাচ গানের অনুষ্ঠান করব। কত লাগবো? কয় ধরো 1,00,000 টাকা, নিয়ে যাও। ওয়াজ মাহফিলেও 10,000, গান বাজনার মাজলিসে 1,00,000। তাহলে এই যে কোথায় দিছেন টাকাটা, এটারও কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কেয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে। এই কথা মনে করা যাবে না, আমার টাকা যেখানে মনে চায় সেখানে দিব, আমার টাকা আমার ইচ্ছা মতো খরচ করব, আমার ইচ্ছা মতো ব্যয় করব, এই কাজ করা যাবে না। আমার টাকা এটা আমার টাকা নয়, আমি একজন আল্লাহর গোলাম, আমার টাকার মালিক আমি নই, আমার টাকার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। একজন মুমিনের আল্লাহর একজন গোলামের সকল টাকার মালিক আল্লাহ সুবহানাহু তাআলা। আমাকে মালিক জিম্মাদারি দিছেন, বলছেন তুমি টাকাগুলো রাখো আর আমি যেখানে যেখানে বলি সেখানে খরচ করিও। এজন্য নিজের ইচ্ছা মতো খরচ করা যাবে না। টাকা পয়সার মধ্যেও আল্লাহর ইবাদত আছে। এরপরে আমার আয়াত্তা দিনে আমার স্ত্রী, আমার আয়াত্তা দিনে আমার ছেলে মেয়ে সন্তান সন্ততি, এখানেও আল্লাহর ইবাদত আছে। এই কথা মনে করা যাবে না, সবাই স্বাধীন। আমার স্ত্রী মনে চাইলে সকালবেলায় 10টায় উঠবো, আমার অসুবিধে কি? আমার স্ত্রী মনে চাইলে স্টার জলসা স্টার প্লাস দেখবে, আমার অসুবিধে কি? কি দেখেনি আপনাদের এদিকে? মনে হয় নাই এদিকে, মনে হয় স্টার জলসা স্টার প্লাস এগুলা নাই নাকি? আছে। হ্যাঁ, এইগুলা ভাইয়েরা দেখলেও হারাম, বাবিরা দেখলেও হারাম, সবার জন্য হারাম। এই জন্য এই কথা মনে করা যাবে না যে আমার স্ত্রী তিনি তো স্বাধীন, তিনি যা মনে চায় তাই করবেন, আমার অসুবিধা কি? আমার স্ত্রী বেপর্দা রাস্তা দিয়ে ঘুরে, রাস্তা দিয়ে হাঁটে, মার্কেটে যায়, এই কথা বলার উপায় নাই, আমার অসুবিধা কি? তার হিসাব সে দিব, আমার হিসাব আমি দিব। আমার ছেলে নামাজ পড়ে না, আমার ছেলে তাওহীদ বুঝে না, আমার ছেলে শিরক করে, আমার ছেলে বেনামাজি, আমার ছেলে মদ খায়, আমার ছেলে জুয়া খেলে, এই কথা বলার উপায় নাই, তার হিসাব সে দিবে, আমার হিসাব আমি দিব, অসুবিধা কি? এই কথা বলার সুযোগ। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো আমার উম্মতেরা, তোমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল, তোমার অধীনস্থদের সম্পর্কে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। তোমার স্ত্রী তোমার অধীনে, তোমার তুমি তার দায়িত্বশীল, তোমার ছেলে মেয়ে তোমার অধীনে, তুমি তার দায়িত্বশীল, সুতরাং তাদেরকেও তুমি আল্লাহর ইবাদতে লাগাইতে হবে, এরাও তোমার আল্লাহর ইবাদতের অংশ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আনফাকা ইলা আয়ালিহি ওয়া হুয়া ইয়াহতাসিবুহা ফাহুয়া লাহু সাদাকা। পরিবার পরিজনের জন্য খরচ করবে আর নিয়ত করবে আল্লাহ রাব্বুল আলামিন এটার মধ্যে আমাকে সওয়াব দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই খরচগুলো তোমার জন্য আল্লাহ পাক সাদাকা হিসাবে গণ্য করেন। সুবহানাল্লাহ। স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন প্রতিবেশী এদের জন্য খরচ করবেন, খরচটা ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে বান্দার অধীনে যা আছে সব কিছু ইবাদতের আওতাভুক্ত, কোনো কিছু ইবাদতের বাহিরে নাই। আচ্ছা এবার আসেন, এই ইবাদতগুলো কিভাবে করতে হবে, ইবাদতের সিস্টেমটা কি, পদ্ধতিটা কোন তরিকায় করবেন, তরিকাটা লাগবে তো নাকি? আমাদের সমাজে অনেকে বলে যে শোনো তরিকা কিন্তু ধরতে হবে, তরিকা না হইলে নিস্তার নাই। কথাটা কিন্তু ঠিক আছে, তরিকা কিন্তু ধরা লাগবেই। কি তরিকা ধরতে হবে? কথা কয় না, তরিকা লাগবেই। কারণ আপনি আল্লাহর ইবাদত করবেন কেমনে করবেন, তরিকা ছাড়া করতে পারবেন, সিস্টেম ছাড়া করতে পারবেন? একজন আল্লাহর বান্দাকে কবরে রাখবেন, কেমনে কবরে রাখবেন এটারও তরিকা লাগবে। তরিকা ছাড়া এমনি কবরের মধ্যে ফেলে রাখা আসা যাবে না। এই জন্য কবরের মধ্যে রাখার সময় আমরা কি বলি? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। মিল্লাতে রাসূলিল্লাহ মানে তরিকায় রাসূলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা কবরে রাখতেছেন, তাহলে তরিকা বাদে তো আপনি কবরেও রাখতে পারবেন না। তরিকা ছাড়া দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ইবাদত করা যায় না, আল্লাহর কোনো ইবাদত তরিকাবিহীন করা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালেমার সাথে ইমানের সাথে তরিকাটাও আল্লাহ পাক সংযুক্ত করে দিছেন। একজন মানুষ যখন ইসলাম গ্রহণ করে তখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর বান্দা সাক্ষ্য দেন, এই স্বীকৃতি দিয়ে ইসলামে ঢুকেন, আমি ইবাদত করব একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া আর কারো আমি ইবাদত করব না। আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত কারো গোলামি আমি জীবনেও করব না। সাথে সাথে আরেকটা ঘোষণাও দিয়ে দেন, ওয়া আল্লাহ নাবুদাল্লাহ ইল্লা বিমা শারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর একটা ইবাদত করব না যেই ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে হয়। এটাও সাক্ষ্য দেওয়ার নাম ইমান। তরিকার সাক্ষী ছাড়া আপনার ইমান হবে না। যদি কোন যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আপনি ইমানদার হতে পারেন না। সাথে সাথে এই কথাও বলতে হবে, যত ইবাদত করব সেটা ছোট ইবাদত হোক বড় ইবাদত হোক যত ইবাদত হোক সব ইবাদত একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করব। এই তরিকার বাহিরে কোনো ইবাদত করলে আল্লাহ পাক সেই ইবাদত কবুল করবেন না। তাহলে আজ থেকে 1400 বছর আগ থেকে শুরু করে এই 1400 বছর পর্যন্ত জমিনে একটাই তরিকা, সেই তরিকার নাম কি? তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত এই একটা তরিকায় জমিনে থাকবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী নেই। সুতরাং কিয়ামত পর্যন্ত এক তরিকায় সকল ইবাদত হবে, সেই তরিকার নাম তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি কয় না শুনো ভাই, আমি তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইবাদত করব না, আমি তরিকায়ে ওমরিয়ায় করব, আমি ওমরের তরিকায় করব। কেউ যদি কয় আমি তরিকায়ে ওসমানিয়া করব, কেউ যদি কয় আমি তরিকায় ইবনে আব্বাস ইয়ে করব, হবে? এইসব তরিকা আছে জমিনে নাই? মানে এই সাহাবিদের নামে কোনো তরিকা জমিনে নাই আলাদা আলাদা, কারণ সাহাবায়ে কেরাম তারা সকলে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার অনুসারী ছিলেন। এই জন্য সাহাবায়ে কেরামের নামে কোনো তরিকা জমিনে নাই, তাবেঈনে কেরামদের নামে কোনো তরিকা জমিনে নাই, তাবে তাবিনদের তরিক নামে কোনো তরিকা জমিনে তৈরি হয় নাই। কারণ আল্লাহর এই বান্দাগুলো তিন যুগের সোনালী যুগের মানুষ, তারা একমাত্র তরিকায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত করছেন, এর বাহিরে তারা কোনো তরিকা তৈরি করেন নাই। তাহলে সমস্ত ইবাদত, সেটা কালবের ইবাদত হোক, সেটা মুখের ইবাদত হোক, সেটা শরীরের ইবাদত হোক, সেটা টাকা পয়সার ইবাদত হোক, সেটা হালাল হারামের ইবাদত হোক, সেটা যে কোনো ধরনের ইবাদত হোক, সেই ইবাদতটা হতে হবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এটার নাম হলো সুন্নত। এটার নাম কি? সুন্নত। সুন্নত মানে তরিকা, আরবিতে বলে সুন্নত, পারসিতে তারপরে উর্দুতে বলে কি? তরিকা। আরবিতেও বলে তরিকা, তবে এটা বহুল প্রচলিত হলো উর্দু ফার্সিতে, আর আরবিতে এটার বহুল প্রচলন হলো সুন্নত মিল্লাত। তাহলে সমস্ত ইবাদত কার অনুসরণে করতে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে তারা ছাড়া যারা আমাকে অস্বীকার করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওমা ইয়া বায়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে অস্বীকার করে কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়ামান আসানি ফাকাদ আবাহ, যে আমার অনুসরণ করে আমার আনুগত্য করে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমার হুকুম অমান্য করে আমার সুন্নতের নাফরমানি করে সেই মূলত আমাকে অস্বীকার করে। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত না মানে, এই লোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না। মানে সুন্নত অস্বীকার করা, সুন্নতের নাফরমানি করা, সুন্নতের বিপরীত করা, এর অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানা। আল্লাহ পাক সুন্নতের অনুসরণের মধ্যে এত বরকত রাখছেন। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, রাসূল আপনি দুনিয়ার সকল মানুষকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর সুন্নতের ইত্তেবা করো। তাহলে দরুদ পড়তে হবে কার মতো? কথা বলা না, দেখি ঘুমাই গেছেন কি মারা গেছেন? কেউ মারা গেছেন এখানে কি মরে নাই? ঘুম যাওয়া মানে তো মারা যাওয়া, কি বলেন? ঘুম যাওয়া মানে মারা যাওয়া না? ঘুমানোর সময় কি দোয়া পড়েন? আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু ওয়া হিয়া, হে আল্লাহ আমি আপনার নামে মারা যাচ্ছি, আল্লাহ আমি আপনার নামে মরতেছি, মারা যাইতেছি। তাহলে ঘুমাই গেছেন মানে মরে গেছেন। আবার যখন ঘুম থেকে উঠেন তখন কি বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা, ওই আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাকে মৃত্যু দেওয়ার পরে আবার আমাকে জীবন দান করছেন, সুবহানাল্লাহ। এই জন্য এখানে আবার কেউ মরবেন না, কি ওয়াজ মাহফিলে মারা যাওয়া যাবে? এই জন্য কেউ যদি আশেপাশে দেখেন যে মারা যাইতেছে তাকে একটু তালকিন দিবেন। তালকিন বুঝেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মারা যাওয়ার সময় কালেমা তালকিন দাও, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্য একটু নড়াচড়া দিবেন যাতে মারা না যায়। না কালকে পত্রিকায় আসবে যে পশ্চিম কুজাইল মাহফিলে 50 জন মারা গেছে, কি বলেন? এই জন্য খেয়াল রাখতে হবে যাতে মাহফিলে কেউ মারা না যায়। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করলে আল্লাহ পাক কি বরকত দিবেন? দুইটা বড় বড় পুরস্কার। ইউহিবুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ যদি মাফ হয়ে যায়, আল্লাহ যদি আমাকে ভালোবাসেন, আর দরকারটা কি? আর কিছু দরকার আছে? সমস্যা তো দুই জায়গায়, এক জায়গায় হলো আমরা ভয়ের মধ্যে আছি, গুনাহগুলোর কি হবে আমার? আমরা মৃত্যুকে এত ভয় করি কেন? যে আহারে আমার যে গুনাহ আছে, আমি যদি মরে যাই, মৃত্যু এসে যায়, আমার গুনাহগুলোর কি হবে? গুনাহ যদি না থাকতো আমাদের মৃত্যুর এত ভয় লাগতো না, মৃত্যুর ভয়ের জন্য। আহারে আমার যে গুনাহ আছে, গুনাহ মাফ করাতে পারছি কিনা? আমি যদি এখন মারা যাই আমার গুনার কি হবে? আল্লাহ পাক বলতেছেন, আমার রাসূলের সুন্নতের ইত্তেবা করলে ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নতের অনুসরণকারী ইত্তেবাকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন, সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়বো কার তরিকায়? ইমান আনবো কার তরিকায়, তারপরে জিকির আজকার করবো কার তরিকায়, তারপরে দরুদ পড়বো কার তরিকায়, সমস্ত ইবাদত সকল ইবাদত বন্দেগী একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এই নবী সাল্লামের সুন্নতের এত্তেবা করতে গেলে কিছু কিছু প্রতিবন্ধকতা আছে, এই প্রতিবন্ধকতাগুলো যদি দূর করা যায় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এত্তেবা করা সহজ হয়ে যায়। এক নম্বর প্রতিবন্ধক আল জাহালা, মূর্খতা। সুন্নতের এত্তেবা করার ক্ষেত্রে এক নম্বর প্রতিবন্ধক কি? কথা বলেন না দেখি, আমার কথা বুঝেন নাই নাকি মনে কষ্ট পাইছেন, রাত বেশি হয়ে যাচ্ছে। তাহলে এক নম্বর প্রতিবন্ধকতা কি? জাহালত, মূর্খতা। মূর্খতা যার যত বেশি আল্লাহর নবীর সুন্নত থেকে সে তত বেশি দূরে, মূর্খতা যার যত বেশি কম আল্লাহর নবীর সুন্নতের সে তত বেশি কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত থেকে দূরে সরে যায়, দূরে নিয়ে যায় যে জিনিসটা সেটা হলো জাহালত। আবু জাহাল নাম শুনছেন? কোন দেশের লোক? জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি গড়ের পাশে, বাড়ির পাশে থাকার পরেও আল্লাহর নবীকে চিনতে পারে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত চিনতে পারে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা করতে পারে নাই, কিন্তু বড় জ্ঞানী ছিল, বিশাল জ্ঞানী, বিশাল পণ্ডিত, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এত পণ্ডিত না, এত জাহেল। খালি জাহেল না, আবু জাহেল জাহেলের বাপ, জাহেলের লিডার। কারণ তার জ্ঞান দিয়ে কি হয়েছে, যেই জ্ঞান দিয়ে আল্লাহকে চিনতে পারে নাই, যেই জ্ঞান দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারে নাই, ওই জ্ঞানের নাম জ্ঞান নয়, ওই জ্ঞানের নাম জাহালত। আচ্ছা, এবার বলেন বাংলাদেশে যারা বড় বড় সুদখোর আছে, যারা সুদ খায়, তারা কি মূর্খ লোক না জ্ঞানী লোক? কি লেখাপড়া জানে না মনে হয়? যারা সুদ খায় এরা মনে সিগনেচারও করতে জানে না? জানে। তাহলে এরা এত বিশাল বিশাল সার্টিফিকেট দাঁড়িয়ে বিশাল বিশাল জ্ঞানী মানুষ, কিন্তু আবার সুদও খায়। তাহলে বুঝতে হবে এমন জ্ঞান শিখছে যে জ্ঞান তারে সুদ সম্পর্কে জ্ঞান দিতে পারে নাই, যে জ্ঞান তাকে আখেরাতের জ্ঞান দিতে পারে নাই, যে জ্ঞান তাকে আল্লাহর জ্ঞান দিতে পারে নাই, যে জ্ঞান তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের জ্ঞান দিতে পারে নাই। এ কারণে জাহালত আছে তার মধ্যে, অনেক জ্ঞান আছে, সার্টিফিকেট আছে, কিন্তু মূর্খতা আছে, জাহালত আছে। জাহেল মানে লেখাপড়া জানা না, এরকম লোককে কোরআন হাদিসের ভাষায় জাহেল বলে না। জাহেল মানে লেখাপড়া অনেক, ডিগ্রিও অনেক, সার্টিফিকেটও অনেক, কিন্তু ওই সার্টিফিকেট দিয়ে, ওই জ্ঞান দিয়ে আল্লাহর তাওহীদ বুঝে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বুঝে নাই, এই লোকের বলে জাহেল। আচ্ছা, বাংলাদেশে যারা আমাদের দেশে ঘুষ খায়, যারা ঘুষ খায় তারা কি সব মূর্খ লোক? মনে হয় সিগনেচারও জানে না। বরং সবচেয়ে বড় শিক্ষিত যারা, সবচেয়ে বড় সার্টিফিকেটধারী যারা, বড় বড় বিসিএস পরীক্ষা দিয়ে যারা সবচেয়ে বড় বড় চেয়ারে বসেন, গোস্ত তারাই খায় নাকি? কি বলেন, তারা না? বড় বড় অফিসার, যেই চাকরির জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে হয়, বিসিএস পরীক্ষা দিতে হয়, দিতে হয় না? এরকম জায়গায় বসে, এরকম চেয়ারে বসে আল্লাহর বান্দা গোস্ত খায়, গোস্ত না হলে পাইলটা সিগনেচার করে না, ফাইলের দিকে তাকায় না। তাহলে এই লোক কি মূর্খ বলবেন না জ্ঞানী বলবেন? এটা সার্টিফিকেটের দিক থেকে জ্ঞানী, মাস্টার ডিগ্রি পাস, পিএইচডি পাস, অনেক কিছু পাস, কিন্তু কোরআন এবং সুন্নার দৃষ্টিতে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দৃষ্টিতে এই লোকটা হলো জাহেল। এই লোকটা জাহেল, তার জাহালতের কারণে তাকে ঘুষ থেকে তার জ্ঞান তাকে বিরত রাখতে পারে না। যেই জ্ঞান মানুষকে সুদ থেকে দূরে রাখতে পারে না, যেই জ্ঞান মানুষকে ঘুষ থেকে দূরে রাখতে পারে না, ওই জ্ঞানের নাম এলেম না, ওই জ্ঞানের নাম জাহালত। আচ্ছা, যারা মদ খায়, মাদকাসক্ত, এরাও মনে হয় সব লেখাপড়া জানে না কি? আমাদের সমাজে যে সকল যুবক ছেলেরা মাদকাসক্ত হয়, মদ খায়, মদের ব্যবসা করে, মদের প্রচার প্রসার করে, মদ নিয়ে ব্যস্ত থাকে, জুয়া নিয়ে ব্যস্ত থাকে, এরও মনে হয় সব মূর্খ মানুষ। কি মূর্খ মানুষ? অনেক অনেক জ্ঞান, সব অনেক সময় স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট, কি বলেন, স্টুডেন্ট না তো, এত লেখাপড়া শিখে তারপরে মদ খায়। কারণ সেই যে জ্ঞান শিখে, সেই লেখাপড়া শিখে, সেই লেখাপড়ার মধ্যে এটা শিখানো হয় না, আল খামার উম্মুল খাবায়েস, আল খামার উম্মুল ফাওয়াহেস, এটা শিখানো হয় না। খামার হলো সকল অশ্লীলতার মূল, মাদক হলো সকল খারাপ কাজের, সকল খাবাসতের মূল। যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনাতুল খাবাল নামক পানীয় খাওয়াইবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাতুল খাবালের নাম তো কোনোদিন শুনলাম না, এটা কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো আরাকু আহালিন নার, উসারাতু আহালিন নার, জাহান্নামীদেরকে জাহান্নামে জ্বালানোর পরে তাদের শরীরের ভিতর থেকে যে রক্তটা বের হবে, যে ফুসগুলা বের হবে, যে গামগুলা বের হবে, এগুলোকে বোতলে ভরে নিয়ে এসে ওই মদপানকারীকে খাওয়ানো হবে। এই জ্ঞান ওই ছেলেকে দেওয়া হয় নাই, ওই ছেলে যেখানে পড়ে ওখানে এই হাদিসের শিক্ষা, কোরআনের শিক্ষা, যথাযথ শিক্ষা তাকে দেওয়া হয় নাই। এই কারণে সে লেখাপড়া শিখেও মদ খায়, লেখাপড়া শিখেও জুয়া খেলে, লেখাপড়া শিখে ইসলামের আদর্শ ভালো লাগে না, লেখাপড়া শিখে বিজাতীয় কৃষ্টি কালচার ভালো লাগে, মাথার চুলগুলা কাটে মুশরিকদের মতো, দাড়িটা কাটে মুশরিকদের মতো, বিজাতীয়দের মতো, হাতের মধ্যে চুড়ি লাগায় বালা লাগায় মুশরিকদের মতো, কত রকমের কত কিছু লাগায় মুশরিকদের মতো, মুশরিকদের অনুকরণ করে। এত জ্ঞান শিখার পরে, এত লেখাপড়ার পরেও আল্লাহর দিনকে ভালোবাসে না, নবীর সুন্নতকে ভালোবাসে না, নবীর সুন্নত ভালো লাগে না, আল্লাহর দিন ভালো লাগে না, তার কাছে গান বাজনা ভালো লাগে, সারাদিন কানের ভিতরে গান বাজনা ঢুকাই রাখে। আল্লাহর এই বান্দা কোথাও ওয়াজ মাহফিল শুনলে আসে না, কোরআনের আলোচনা শুনে না, সুন্নতের আলোচনা শুনে না। লোকটা তো মূর্খ না, ছেলেটা তো মূর্খ না, ছেলেটা তো লেখাপড়া শিখে, ছেলেটার তো অনেক সার্টিফিকেট আছে, কিন্তু ছেলেটা যতই লেখাপড়া শিখুক আসলে জাহেল। কেন? কারণ এইগুলো থেকে দূরে থাকতে হলে, সুদ মুক্ত থাকতে হলে, ঘুষ মুক্ত থাকতে হলে, জুয়া মুক্ত থাকতে হলে, মদ মুক্ত থাকতে হলে, অপরাধ মুক্ত থাকতে হলে, সন্ত্রাস মুক্ত থাকতে হলে, যেখানে শিক্ষা দেওয়া দরকার সেই জায়গা মতো আমরা শিক্ষা দিতে পারি নাই। ওই শিক্ষা দেওয়ার জন্যই এই পশ্চিম কুজাইল সালাফিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা শিক্ষা দেওয়া হবে। ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই, ইসলাম কখনো জঙ্গিবাদকে সমর্থন করে না, ইসলামের সাথে কোনো মানুষকে মারার, কোনো মানুষের গায়ে হাত দেওয়ার অধিকার কোনো মানুষের নাই, এটা শিখানো হয় পশ্চিম কুজাইল সালাফিয়া মাদ্রাসায়। কারণ ইসলামে মানুষকে কষ্ট দেওয়াকে পর্যন্ত হারাম ঘোষণা করা হয়েছে, মারা তো দূরের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারহু, যে লোক আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান এনেছে, খবরদার খবরদার সেই যেন তার প্রতিবেশীকে কষ্ট না দে। তার প্রতিবেশীকে কষ্টই দেওয়া যাবে না। ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই লোক ইমানদার না, ওই লোক ইমানদার না, ওই লোক ইমানদার না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন লোকটা ইমানদার না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার নির্যাতন থেকে, অত্যাচার থেকে নিরাপদ না। তাহলে একজন মুসলিমের কাছে, একজন ইমানদারের কাছে তার মুসলিম প্রতিবেশীও নিরাপদ, অমুসলিম প্রতিবেশীও নিরাপদ। এমনকি কোনো মানুষকে হত্যা করলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদে ফাকান্নামা কাতালান নাস জামিআ, একজন মানুষের গায়ে যদি কেউ হাত দেয় অন্যায়ভাবে, সেই জন্য সমগ্র মানবতাকে হত্যা করলো, সমগ্র মানবতাকে মেরে ফেললো। তাহলে এই পশ্চিম কোজাইল সালাফিয়া মাদ্রাসায় যে ছেলেগুলা পড়বে, এদেরকে কোরআনের এই আয়াত শেখানো হবে, তাদেরকে শেখানো হবে, ওয়ামাইয়াক্তুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে জাহান্নামে ঢুকাইবেন, কোনোদিন জাহান্নাম থেকে আর বের হওয়ার সম্ভাবনা নাই। স্থায়ী জাহান্নামের কথা আল্লাহ বলছেন, হুমকি দিচ্ছেন, কঠিন শাস্তির কথা। তাহলে এই কথাটা আয়াতটা কোথায় পড়ানো হবে? এই পশ্চিম কোজাইল সালাফিয়া মাদ্রাসা। তাহলে আমার সম্মানিত ভাই ও বোনেরা, সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে হলে, অপরাধ মুক্ত সমাজ গড়তে হলে, মাদক মুক্ত সমাজ গড়তে হলে, জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়তে হলে, আল্লাহর দিনের শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, সুন্নার শিক্ষা দিতে হবে। কি দরকার আছে কি নাই? অবশ্যই দরকার আছে। আজ পর্যন্ত দেখেন যত স্টুডেন্ট, যত ছেলে, যত মেয়ে মাদ্রাসায় পড়েছে, আনুপাতিক হারে হিসাব করে দেখেন কয়জন মাদকাসক্ত হয়েছে, মসজিদের কয়জন ইমাম সাহেব মদ খায়, কি দেখছেন কোন ইমাম সাহেব মদ খাইতে? বাংলাদেশের কোন ইমাম সাহেব দেখছেন মদ খাইতে? কোন মুয়াজ্জিন সাহেব দেখেছেন মদ খাইতে? কোন মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুহাদ্দিস, প্রভাষক, কোন মাদ্রাসার শিক্ষক মদ খাইতে, মাদকাসক্ত দেখছেন? তাহলে বোঝা যায় এমন একটা শ্রেণী বাংলাদেশে আছে যেই শ্রেণীটা মাদকাসক্ত মুক্ত। তাহলে আপনি সমাজকে যদি মাদক মুক্ত করতে হয়, এই ওলামায়ে কেরামের মাধ্যমে সমাজকে মাদক মুক্ত করা সম্ভব। যে নিজেই মদ খায়, মদ খেয়ে বেহোশ হয়ে থাকে, তাকে দিয়ে যদি কন যে আপনি এই সমাজের সব মাদক মুক্ত করেন, তা আপনি তো শিয়ালের কাছে মুরগি বর্গা দিলেন। শিয়ালকে বলে দিলেন যে শোনো, আমার এই মুরগিগুলা পাহারা দিও। যে নিজে মদ খায়, সে কিভাবে সমাজ থেকে মদ দূর করবে? বরং মদ দূর করতে পারে তারাই যারা নিজেরা মাদক মুক্ত। মসজিদের সম্মানিত ইমাম সাহেবরা সব মাদক মুক্ত, মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী, ওলামায়ে কেরাম সব মাদক মুক্ত। তাহলে এদেরকে দিয়ে যদি চাই আমরা সমাজকে মাদক মুক্ত করতে, তাহলেই সম্ভব। সুতরাং আমার ভাইয়েরা এবং বোনেরা, সুন্নতের এত্তেবা করার জন্য প্রথম প্রতিবন্ধক জাহালত। এই জাহালত দূর করতে হলে এমন এলেম লাগবে যেই এলেমের দ্বারা তাওহিদ চিনা যাবে, শেরেক মুক্ত থাকা যাবে, যেই এলেমের দ্বারা হালাল পথে চলা যাবে, হারাম থেকে মুক্ত থাকা যাবে। মসজিদের ইমাম সাহেব অল্প বেতনে চাকরি করেন, মাদ্রাসার শিক্ষক অল্প বেতনে চাকরি করেন, তারপরেও কোনো হারামের সাথে জড়িত হন না, হালাল ভাবে চলার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এত বরকত দেন, দেখবেন অনেক টাকা ইনকাম করেও ওলামায়ে কেরামের মতো সম্মানের সাথে, ওলামায়ে কেরামের মতো আত্মতৃপ্তির সাথে এত সুন্দরভাবে সমাজের কেউ বসবাস করতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে অনেক বরকত দেন, হালালের মধ্যে আল্লাহ পাক বরকত রেখেছেন। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা, প্রথম কথা হলো সুন্নতে এরাত্তাবা করতে হলে জাহালত দূর করতে হবে, আর জাহালত দূর করার জন্য নিজেরা দিন শিখতে হবে, দিন বুঝতে হবে, দিন মানতে হবে, নিজেরা আস্তে আস্তে যতটুকু পারি কোরআনে কারিম পড়তে হবে, নবী সাল্লাল্লাহু সাল্লামের হাদিসগুলো পড়তে হবে। সবসময় আমাদের উপরে নির্ভরশীল হয়ে থাকা যাবে না, কারণ আমরাও তো মানুষ, মানুষ না কি? আমরা মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক, তারপরে বক্তা, আমরা যারা আছি সবাই কি মানুষ না ফেরেশতা? আমরা মাঝে মাঝে আপনাদেরকে ধোকা দেওয়ার সম্ভাবনা আছে, আছে না কি? ধোকা দেওয়ার সম্ভাবনা নাই? আমি চিন্তা করলাম, ভাই এখানে আমি বেতন পাই মাসে 5,000 টাকা, আমার পরিবারের খরচ 30,000 টাকা, আরো তো 25,000 টাকা লাগে, আমি এখানে মসজিদের এখানে বসে একটা তাবিজের দোকান খুলে বসলাম, একটা তাবিজের দোকান খুললাম পাশে, খুলে বললাম ভাইয়েরা শুনেন এখানে নুরানি তাবিজ দেওয়া হয়। এখানে কি তাবিজ? ভেজাল তাবিজ না, এখানে রুহানি নুরানি তাবিজ দেওয়া হয়। এখানে সব কোরআনে কারিম দিয়ে তাবিজ লেখা হয়, এখানে সব হালাল তাবিজ দেওয়া হয়, এরকম বিশাল একটা সাইনবোর্ড দিয়ে দিলাম। মানুষ আসে আমাকে জিজ্ঞাসা করে, এই মিয়া ইমাম সাহেব আপনি এটা পাইলেন কই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, কেউ তাবিজ জুলাইলে শেরেক হয়। আপনি কি আল্লাহ রাসূলের থেকে বড় মুফতি নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে আলাদা করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোরআন দিয়ে দিলেও শেরেক, কোরআন ছাড়া দিলেও শেরেক, কারণ কোরআনকে আলাদা করা হয় নাই। আপনি এই ব্যবসা কেন খুললেন? ইমাম সাহেব কয় কি? কয় শুনেন, আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলতেছেন আমি এই কোরআন নাজিল করছি মুমিনদের জন্য শেফা, মুমিনদের জন্য রাহমাত, তা আমি তাবিজ না দিলে আপনার শেফা হইব কেমনে? আমি যদি তাবিজ না দিই তো শেফা পাইবেন কেমনে, রোগ মুক্ত হইবেন কেমনে? আল্লাহ তো কোরআনকে শেফা বলছে। আসলে এখানে শেফা ঠিক আছে, কিন্তু কোরআনের এক আয়াত আর এক আয়াতের তাফসীর। অন্য আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিছেন, ওয়াশিফাউল লিমা ফিস সুদুর। কোরআন হলো শেফা, কিন্তু এটা হলো অন্তরের যত রোগ আছে এই রোগগুলার শেফা। অন্তরের রোগ আছে না? আল্লাহ বলেন তাদের অন্তরে রোগ আছে, আল্লাহ এই রোগগুলো আরো বাড়াই দিছে। এই রোগগুলোর নাম বলেন দেখি, কয়েকটা রোগের নাম বলেন। আরে না, অন্তরের রোগ ডায়াবেটিস না, অন্তরের রোগ হলো কুফর, অন্তরের রোগ হলো শিরিক, অন্তরের রোগ হলো বেদাত, অন্তরের রোগ হলো নেফাক, অন্তরের রোগ হলো শাক সন্দেহ, অন্তরের রোগ হলো জাইগ বক্রতা। রব্বানা লা তুজিগ কুলুবানা, রব্বুল আলামিন আমাদের অন্তরগুলোকে বাঁকা করে দিও না। এই বাঁকা বক্রতা এটা অন্তরের রোগ। তাহলে কালবের ভিতরে এরকম অসংখ্য রোগ হয়, এই রোগের শেফা হলো কোরআন। কোরআন যত বেশি জানবে, কোরআন যত বেশি বুঝবে, কোরআন যত বেশি আমল করবে, কোরআন যত বেশি তেলাওয়াত করবে, অন্তরের এই রোগগুলা তার থেকে আস্তে আস্তে দূর হয়ে যাবে। এটা তাবিজ দিয়ে দূর করার রোগ না। তবে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত রাখছেন যেটার দ্বারা শারীরিক শেফাও কোরআনের মধ্যে আছে, কিন্তু শেফাটা নিতে হবে কেমনে? এই পদ্ধতিটা তো জানতে হবে। মধু খাইবেন, মধুটা কেমনে কাটবেন ছাকটা ওটা জানতে হবে। যে কোনো জায়গাতে যে গুঁতা দিলে মৌমাছির কামড় খাই শেষ হয়ে যাবেন। তাহলে জানতে হবে না কেমনে মধুটা নিবেন, কোরআন থেকে কেমনে বরকত নিবেন, কেমনে শেফা নিবেন, সেই পদ্ধতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাই দিছেন, শিখাইছেন না? কোরআনে কারিমের মধ্যে সূরা আল ফাতিহা, সূরা আল ফাতিহা কে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন এটা সূরা তো শেফা, এটা বেশি বেশি তেলাওয়াত করবেন, তেলাওয়াত করে করে ফু দিবেন। সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন-নাস, সূরাতুল মুআফফাজাত, এরকম অনেকগুলো সূরা আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, এগুলো তেলাওয়াত করবেন এটাই শেফা হবে, এগুলো পরে পরে ফু দিবেন এটা শেফা হবে, কিন্তু এগুলা লিখে লিখে দিবেন এটা কোরআন থেকে শেফা নেওয়ার পদ্ধতি না। কারণ যদি এটা পদ্ধতি হইতো তো সর্বপ্রথম যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি কয়েকটা তাবিজ সবারে দিয়ে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে তাবিজ দিতেন, কাউকে না দিলেও হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই নাতিরে কমপক্ষে দুইটা তাবিজ দিতেন, দিতেন না? দুই নাতিরে এত মহব্বত করতেন, এত আদর করতেন, দুইজনকে দুই পাশে কোলে লই বলতেন আল্লাহ আল্লাহুম্মা উহিব্বুহুমা আল্লাহুম্মা আহিব্বাহুমা, আল্লাহ আমি এই দুজনকে মহব্বত করি, আল্লাহ আপনিও দুজনকে মহব্বত করেন। সুবহানাল্লাহ, এত আদর, এত যত্ন। সেই নাতিদেরকে তো দুইটা তাবিজ কমপক্ষে দিতেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতিরা আসলে কি করতেন? উইযুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মা, মিন কুল্লি শাইতানি ওয়াহাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই এই দোয়া পড়ে পড়ে নাতিদেরকে ফুদিয়ে দিতেন, কখনো একটা তাবিজ লিখে দিতেন না। তাহলে বোঝা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে এই কাজে ব্যবহার করেন। এখন আমি ইমাম সাহেব দোকান খুলে বসলাম আর আপনাদেরকে বললাম খবরদার কোরআন হাদিস কেউ পড়বেন না, কিন্তু সাবধান কোরআন হাদিসের ধারে কাছে যাবেন না, কারণ কোরআন হাদিস যদি পড়া শুরু করেন আমার এই ব্যবসার পথে প্রতিবন্ধকতা এসে যাবে। আপনারা যদি কোরআন হাদিস পড়েন আমার ব্যবসায় লস না, কি বলেন? আপনারা যখন এই হাদিস পাই যাবেন মানতা আল্লাহ কা তামি মাতান ফাকা দাসাকা, পরের দিনে তো আসে আমাকে ধরবেন। হাদিসের মধ্যে পাইছি, বোখারির মধ্যে পাইছি, এই জন্য দেখবেন এখন অনেক সম্মানিত আলেমেরা বোখারির উপরে এমন খেপা। এবং সবচেয়ে বড় আফসোস যেগুলো বাংলা হয়ে গেছে, বাংলা যদি না হইতো তাহলে আমাদের ব্যবসাটা আরো জমজমাট থাকতো, কারণ বাংলা হয়ে যাওয়াতে সবাই বুঝে যায়। আসি কয় হুজুর এটা তো বোখারিতে আছে, এটা তো মুসলিমে আছে। এই মিয়ে বোখারি 30 বছর পরে আমরা জানি না, তুমি কি জানো? 40 বছর ধরে বোখারি পড়াইতেছি, আল্লামা অমুক আল্লামা অমুক 40 বছর বোখারি পড়াইছে, 30 বছর বোখারি পড়াইছে, ওরা বোখারির মধ্যে জোরে আমিন বলার হাদিস পায় নাই, রাফল ইয়াদানের হাদিস পায় নাই, তুমি পাই গেছো। কি বলেন? যদি আপনারা বাংলা না পাইতেন, কোরআন হাদিস না পড়তেন, তাহলে তো আমাদের ব্যবসা জমজমাট থাকতো, কিন্তু আমাদের ব্যবসা আপনারা সর্বনাশ করে দিতেছেন। কয় আমাদের 40 বছরের 30 বছরের জমানো সংসার আগুন লাগাই দিছ, এত সুন্দর সংসার এত সুন্দর করে সাজায় রেখছি, কত রকমের খতম, কত রকমের খতম বানাইছি, খতম আছে না আপনাদের এলাকায়? মনে হয় নাই, আমাদের এলাকায় গেলে আছে বড় খতম, ছোট খতম, সুরিয়ানি খতম, খাজেগান খতম, অনেক রকমের খতম সুন্দর করে বানিয়ে রেখছি। এই খতমের হাদিয়া এত টাকা, এই খতমে এত টাকা, এই খতমে এত টাকা। এখন তোমরা কোরআন হাদিস পড়ে কও না এগুলা কোরআন হাদিসে নাই, তাহলে আমার ব্যবসা সর্বনাশ না? তখন আমি রাগ করে কি বলি যে শুনো, 30 বছর বোখারি শরীফ পড়াই, এত বছর পড়ছি আমি পাইলাম না, তোমরা কই পাইছো? কি বলেন? এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, কোরআন এবং হাদিস পড়ালেখা করতে হবে। যদি কিছু পড়ালেখা করেন আর কেউ সহজে ধোকা দিতে পারবে না, কারণ সামনের যে যুগগুলো আসতেছে, সময়গুলো আসতেছে, ভয়ঙ্কর ফেতনা, ভয়ঙ্কর ফেতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাতাকুনু ফিতানান, অতি শীঘ্র ফেতনা শুরু হয়ে যাবে। সকালবেলায় মুমিন, সন্ধ্যাবেলায় কাফের, সন্ধ্যাবেলায় মুমিন, সকালবেলায় কাফের। তাহলে নিজের কাছে কিছু পুঁজি না থাকলে, জাহালত নিয়ে বসে থাকলে, তাহলে ঈমান ধরে রাখা যাবে না। এই জন্য নিজেরাও শিখতে হবে, ছেলে মেয়েদেরকে এই সালাফিয়া মাদ্রাসায় এনে ভর্তি করাই দিবেন, ছেলে মেয়েদেরকেও আলেম তৈরি করতে হবে। বড় মুফতি সাহেব, বড় মুহাদ্দিস সাহেব না হোক, কিন্তু বড় মানুষ তো হবে ইনশাআল্লাহ, সে মাদক মুক্ত মানুষ তো হবে, সন্ত্রাস মুক্ত মানুষ তো হবে, আর কিছু হোক আর না হোক। কারণ এখান থেকে ন্যূনতম কিছু শিক্ষা পাইলেও এই ছেলে জীবনে মাদক পান করবে না, মাদকের সাথে যুক্ত হবে না, সন্ত্রাসের সাথে যুক্ত হবে না, অপরাধের সাথে যুক্ত হবে না, মানুষকে কল্যাণের দিকে ডাকবে। দুই নম্বর, কোরআন সুন্নার পথে, এত্তেবায়ে সুন্নতের পথে প্রতিবন্ধক, এত্তেবাউল হাওয়া। দুই নম্বর হলো কি? হাওয়ার অনুসরণ, হাওয়া, হাওয়া বুঝেন? সারা দুনিয়াটা কিন্তু হাওয়ার উপরে চলে, এটা জানেন? সমগ্র পৃথিবী হাওয়ার উপরে চলে, চাক্কার উপরে চলে না, সব চাক্কার ভিতরে কি? হাওয়া। গাড়ি বলেন যা বলেন সব চলতেছে চাক্কার উপরে, আর চাক্কা হইল হাওয়া। তাহলে সারা দুনিয়াতে হাওয়ার উপরেই চলে, কিন্তু আপনি যদি হাওয়ার উপরে চলেন তা আপনি জাহান্নামে যাবেন। সারা দুনিয়া চলবে হাওয়ার উপরে, আপনি চলবেন ওহির উপরে। সারা দুনিয়া হাওয়ার উপরে চলবে, কিন্তু আপনি চলতে হবে কিসের উপরে? ওহির উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন ওয়ালা তাত্তাবিউল হাওয়া ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক, আপনি চলবেন ওহির উপরে, হাওয়ার উপরে না। হাওয়ার উপরে গেলেই জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতে যেতে হলে হাওয়া ছাড়তে হবে। হাওয়া নিয়ে বসে থাকবেন, জান্নাতে যাওয়া যাবে না। কারণ জান্নাতে তো আর গাড়ি যাবে না। কি জান্নাতে গাড়িতে করে যাইতে পারবেন? লঞ্চে করি, জাহাজে করি, ট্রেনে, বাসে, জান্নাতে যেতে গেলে হাওয়া নিয়ে জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে? ওহী লাগবে, ওহী। ওহীটাই জান্নাতের মাধ্যম। ওহী মানে কোরআন এবং সহিহ হাদিস, কোরআন এবং সুন্নাহ। সুন্নাহ আন-নববিয়্যা আস-সহীহা। সুন্নাহ বললে সুন্নাহ হলো লম্বা একটা কথার সংক্ষিপ্ত অক্ষর, মানে আমরা যখন বলবো শুধু সুন্নাহ, তার অর্থ আস-সুন্নাহ আন-নববিয়্যা আস-সহীহা। কোরআন যদি বলি বুঝতে হবে কোরআনে কারিম, কোরআনে হাকিম, কোরআনে মাজিদ। কোরআনের সাথে আরেকটা সিফাত আছে, ঠিক হাদিস বললে সুন্নাহ বললে সুন্নার সাথে আরেকটা সিফাত আছে। তো অনেকে ওই সিফাত ছাড়া হাদিস পাইলে সব গ্রহণ করা শুরু করে, হাদিস পাইলে শুরু করে, কিন্তু হাদিস মানে সহি হাদিস। সব জায়গায় সহি বলা লাগে না, যখনই বলবো সুন্নাহ বুঝতে হবে সহি সুন্নাহ। তাহলে ওহির অনুসরণ করলে জান্নাত, হাওয়ার অনুসরণ। হাওয়ার অনুসরণ মানে মনের প্রবৃত্তির অনুসরণ। মন যেমনে চায় তেমনে করলেন। মন চাইতেছে এখন গান বাজনা শুনি, শোনা যাবে? শুনবেন, মনের কথা শুনবেন, জাহান্নামে যাবেন। শুনতে হবে ওহির কথা। আল্লাহ বলছেন ওয়ামিনান্নাসি মান ইশতারি লাহওয়াল হাদিসে লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়াইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আপনি গান বাজনা শুনবেন, গান বাজনার সামগ্রী ক্রয় করবেন, গান বাজনার প্রচার প্রসার করবেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, আপনার জন্য আল্লাহ পাক লাঞ্ছনাকর আযাবের ব্যবস্থা করে রেখেছেন। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, হাওয়ার অনুসরণ ছেড়ে দিতে হবে, মনের অনুসরণ, খেয়াল খুশির অনুসরণ ছেড়ে দিতে হবে, সবসময় অনুসরণ করতে হবে কোরআন এবং সহিহ হাদিসের। তিন নম্বর, মুজালাসাতু আহলিল বিদআ ওয়াল মাআসি, বেদাতি এবং অপরাধী গুনাহগার এদের সোহবত ছাড়তে হবে। এদের মজলিসে বসা যাবে না, এদের সাথে সম্পর্ক রাখা যাবে না, এদের থেকে সবসময় দূরে দূরে থাকতে হবে। যদি বলেন না উনি বেদাতি হলে অসুবিধা কি, আমি ওনার বেদাত গ্রহণ করব না। যখন আপনি যত বেশি তার সোহবতে থাকবেন তখন আস্তে আস্তে কোন ফাঁকে দিই আপনার ভিতরে বেদাত ঢুকে যাবে, আপনি টেরও পাবেন না। কারণ বেদাত খুব মজাদার জিনিস। দেখবেন ডায়াবেটিস রোগী চিনি খায় না, কিন্তু ডায়াবেটিস রোগীর কাছে সবচেয়ে মজাদার হলো চিনি, মিষ্টি। এই জন্য ডায়াবেটিস রোগীর সামনে ফ্রিজে যদি মিষ্টি রাখেন, ফ্রিজে তালা মারি রাখতে হবে, না সবাই ঘুমাইছে রাত্রে, ডায়াবেটিস রোগী উঠি ফ্রিজ খুলি মিষ্টি খাইতেছে। এইরকম ঘটনা অনেক ঘটে। কারণ কি? কারণ তার কাছে পোলাও বিরিয়ানি বাসা যা আছে এত মজাদার না, যেটা নিষেধ করা হয়েছে ওইটা বেশি মজা। বেদাতটা হলো এরকম, বেদাতটা খুবই মজাদার। এটা দেখতে মজা, শুনতে মজা, খাইতে মজা, এটার সব মজা, বাহ্যিকভাবে অনেক মজা। এই জন্য আপনি আহলুল বেদার সাথে যদি সম্পর্ক থাকে, আহলুল বেদার মজলিসে থাকেন, সোহবতে থাকেন, তাহলে আপনার ভিতরে ওই বেদাতের সংক্রমণ হবে, সুন্নত থেকে আপনি দূরে সরে যাবেন। কারণ ধরেন একজন, আমি এখন আপনাদেরকে এই মজলিসের শুরুতে কিন্তু দরুদ পড়ছি, পড়ছি না? কোন দরুদ পড়ছি বলেন তো দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, দরুদটা পড়ছি না? আপনারা এখানে সুন্নতের অনুসরণকারী হিসাবে বুঝছেন যে এটা দরুদ, কিন্তু বাংলাদেশের বিশাল সংখ্যক এলাকায় আমি যদি যাই এটা পড়ি, তারা কয় দরুদ পড়ে নাই, বড় আত্মা ইয়াতু পড়ছে। এটা দরুদ না, এটা কি? বড় আত্মা ইয়াতু। আর যদি আমি পড়ি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি, মহব্বতের সাথে পড়েন কি বলেন? সবাই কয় দেখো কি সুন্দর দরুদ পড়ছে, সুন্দর লাগছে না? এই যে বেদাত কিভাবে ঢুকে, দেখেন বেদাতটা বেশি মজাদার, বেদাতটা দেখতে সুন্দর লাগে। মানুষ তখন আর হিতাহিত জ্ঞান থাকে না, বেদাতটা গ্রহণ করে বসে থাকে। ভাই আজ এক ওয়াজে গেছিলাম, হুজুরে এত সুন্দর করে দরুদ পড়াইছে, আসলে কি এটা দরুদ পড়াইছে? কবিতা পড়াইছে, এটা দরুদ না, এটা হলো কি? কবিতা, এটা শেখ সাদের কবিতা পড়াইছে, কিন্তু কবিতাটা এত সুন্দর লাগছে যে মনে হয়ে গেছে এটা দরুদ। এজন্য যারা বেদাতকে ভালোবাসে, যারা আহলুল বেদা, এদের থেকে এলেম নেওয়া থেকে দূরে থাকতে হবে। অনেকে কয় বেদাত করলে অসুবিধা কি, আমি তার ভালোটা নিব খারাপটা নিব না। আপনি যদি ভালো আর খারাপে বুঝতেন তা আপনি তো তার থেকে এলেম নেওয়ার দরকার নাই। আপনি এত এলেমওয়ালা যে আপনি কোনটা ভালো কোনটা খারাপ সব বুঝেন, তা আপনি তো আর এলেমে নেওয়ার দরকার নাই। আপনি কোন খপ্পরে বেদাতের ভিতরে পড়ে যাবেন আপনি টেরো পাবেন না। এই জন্য ইমাম বুখারী রাহমাউল্লাহ, ইমাম মুসলিম রাহমাউল্লাহ বড় বড় মুহাদ্দিসের কাছ থেকে এলেম নিতে গেছেন, একটু সুন্নতের খেলাফ দেখছেন, হাদিস নেন নাই, এলেম নেন নাই। এই জন্য এলেম কার থেকে নিতেছি এটা খেয়াল করতে হবে। বর্তমানে ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, খুবই সতর্ক থাকতে হবে। আপনার একটা বক্তা ইংলিশ বলতেছে বারবার, অনেক সুন্দর সুন্দর ইংলিশ, আপনি তো আশ্চর্য হয়ে গেছেন, ওরে বিশাল শিক্ষিত খালি ইংলিশ কয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার বলা হয়েছিল যে উনি খালি আরবি কয়, উনি যদি নবী হয় তো বিদেশি ভাষা কথা বলে না কেন? আল্লাহ পাক বলছেন আমার নবীকে আমি আঞ্চলিক ভাষায়, মানে তোমাদের ভাষায় নবী বানাইছি, আমার নবীকে বিদেশি ভাষা বলার জন্য নবী বানানো হয়নি। কারণ আমার নবী এখানে পাণ্ডিত্য জাহির করতে যায় নাই, আমার নবী তোমাদেরকে তাওহীদ বুঝাইতে গেছেন। তোমরা যত সহজে তাওহীদ বুঝবা, যত সহজে শিরক বুঝবা, ওই সহজ ভাষা বলার জন্য নবীকে আমি পাঠাইছি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উনজিলাল কোরআন আলা সাবাতে আরব, আঞ্চলিক সাতটা ভাষায় সাতটা আরবি ভাষা আল্লাহ কোরআন নাজিল করেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদেশি ভাষা বলার জন্য আসেন নাই। আবার অনেক সুর দিয়ে অনেক চমৎকার করে আপনাকে বলতেছে, আপনি তো এই সুর শুনে আর মাঝে মাঝে দুই একটা কথা খুব সুন্দরও শুনতেছেন, শেরেকের কথা শুনতেছেন, বেদাতের কথা শুনতেছেন, আপনি এই আহলুল বেদার খপ্পরে পড়ে যাবেন। কোন ফাঁকে দিয়ে আপনার আকীদার বেদার ঢুকে যাবে, আমলের বেদার ঢুকে যাবে, আপনি টেরো পাবেন না। আমাদের ওস্তাদ ছিলেন ডক্টর খন্দকার আনাম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহমাউল্লাহ, নাম শুনছেন, ওনার বইগুলো পড়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওনাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, কিন্তু ওনার এলেম আল্লাহ দুনিয়াতে রেখে গেছেন। উনি যা লিখেছেন সব বলেন নাই, মানে বলার ওই সময় সুযোগ পান নাই। ওনার লেখনই বেশি বলার চাইতে, ওনার লেকচার বক্তৃতা যা আছে সবগুলাকে একত্রিত করেন, ওনার বই একত্রিত করেন, দেখবেন যে ওনার বইয়ের একটা অংশ উনি বাইরে বলতে পারেন নাই, মাত্র তার বলা শুরু হয়েছিল, আল্লাহ পাক সেই মুহূর্তে তো নিয়ে গেছেন। এই কারণে তিনি তো আকীদাগত বিষয়ে অনেক কিছু বলেন নাই, আজকে ওনাকে সবাই তার দাবি করে, মানে এটা শুনে আমার কাছে হাসি আসে, সবাই তার দলের মনে করে, সবাই কয় উনি খুব ভালো মানুষ, উনি খুব ভালো মানুষ, উনি ভালো কথা বলছে। তো উনি যে কথাগুলো লিখেছেন ওই কথাগুলোই তো আমিও বলি, আমি তো উনার লেখনির বাইরে একটা কথা বলি না। উনার ইসলামী আকীদার ভিতরে যে আকীদার কথাগুলো উনি লিখছেন, আমি সবসময় তাওহীদের এই কথাগুলাই বলি, সুন্নার এই কথাগুলাই বলি, আকীদার এই বিষয়গুলাই বলি। কিন্তু আমাকে বলে যে আপনি খালি তাওহীদ তাওহীদ সুন্নত সুন্নত এগুলো নিয়ে আলোচনা করেন কেন, এগুলো তো সমাজে বিভক্তি ঘটায়, মানুষের মধ্যে এগুলো তর্ক বিতর্ক ঘটায়, খালি ফজিলতের বয়ান করবেন, আমলের বয়ান করবেন, তাহলে সবাই দল মত নির্বিশেষে সবাই আপনাকে মহব্বত করবে। তা আমার কি জনগণের মহব্বত বেশি দরকার না আল্লাহর মহব্বত বেশি দরকার? অনেক নবী রাসূল দুনিয়াতে আসছিলেন, দুনিয়ার একজন মানুষও তাদেরকে মহব্বত করে নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত করেছেন। এজন্য উনার ইসলামী আকীদা, যারা অনেকেই উনার বর্তমানে অনুসারী দাবি করে, আকীদার কথা বলে না। দেখবেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাউল্লাহ আস-সুন্নাহ ট্রাস্ট গঠন করছেন, অনেকে আস-সুন্নাহ বা বিভিন্ন নামে উনার অনুসারী নামে দাবি করে, কিন্তু উনি আকীদার বই প্রথম লিখেছেন ইসলামী আকীদা, কিন্তু আকীদার কোনো বয়ান নাই, খালি বয়ান কিসের ফজিলত, এটা করলে এত লক্ষ, এটা করলে এত কোটি, ওইটা করলে এত কোটি, খালি আমলের বয়ান, ফজিলতের বয়ান, ফজিলতের বয়ান লাগবে, তবে তার আগে আকীদা ঠিক করতে হবে। আকীদা ঠিক নাই, আপনার আকীদার মধ্যে শেরেক, আকীদা কুফর, আকীদা নেফাক, আর কোটি কোটি ফজিলত দিয়ে কি হবে, সব তো নিষ্ফল। এই জন্য আমার সম্মানিত ভাই বোনেরা, তিন নম্বর হলো আহলুল বেদাতের থেকে এলেম নেওয়া, আহলুল বেদাতের মজলিস পরিহার করতে হবে। চার নম্বর তাকদিম ও আরাইল আবা ওয়াল আকাবের ওয়া শুয়ুখ, অর্থাৎ কোরআন এবং সুন্নার দলিলের উপরে বাপ দাদা পূর্বপুরুষ শায়খ এদেরকে অগ্রাধিকার দেওয়া। একজন বলে কোরআনে এরকম আছে, হাদিসে এরকম আছে, কয় না আমাদের বাপ দাদারা এমনি করছে, এই লোক জীবনে সুন্নতের অনুসরণ করতে পারবে না, এটা সুন্নতের অনুসরণের ক্ষেত্রে প্রতিবন্ধক। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতেন, মৌলিক প্রথম যে কথাগুলো বলতেন তার মধ্যে একটা কথা বলতেন, উত্রুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপ দাদারা কি বলে এটা পরিহার করো, এটা ছাড়ো, কারণ এটা না ছাড়লে তুমি ইসলামে আসতে পারবা না, তাওহিদ বুঝবা না, সুন্নত বুঝবা না। এই জন্য সুন্নতের উপরে থাকতে হলে বাপ দাদার কথা, শায়খের কথা, অমুক বুজুর্গের কথা, অমুক পীর সাহেবের কথা, এইটা পরিহার করে কোরআন সুন্নার কাছে মাথা নত করতে হবে। পাঁচ নম্বর তাকদিমুল আকল আলান নকল, কোরআন সুন্না বুঝার ক্ষেত্রে নকল আকলের উপরে নকলকে প্রাধান্য দিতে হবে। অর্থাৎ আকলে আমার অনেক কিছু বুঝে আসবে না, তাই বলে কোরআন সুন্নার কোনো কিছু বাদ দেওয়া যাবে না। কোরআন সুন্নার অনেক কিছু মনে হবে যে আমার বুঝে আসতেছে না, কিন্তু বুঝে না আসলেও যদি সেটা ওহী হয়, কোরআন হয়, সহি হাদিস হয়, আমাকে মেনে নিতে হবে। আল কুউদ ওয়া তাসাকুল আন হুদুরে মাজালিসে জিকির, বেশি বেশি করে জিকিরের মাজলিসে বসতে হবে, না হয় সুন্নতের এত্তেবা করা যাবে না। যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, নিরেট কোরআন এবং সহি হাদিসের আলোচনা, সেখানে বেশি বেশি বসতে হবে। যেখানে কিচ্ছা কাহিনী হয়, গল্প গুজব হয়, হাসি তামাশা হয়, ওখানে বসা যাবে না, আল্লাহ পাক নিষেধ করছেন। ওয়া ইজা রাআইতাল্লাযীনা ইয়াখুদূনা ফী আয়াতিনা ফাআরিদ আনহুম, ওখান থেকে দূরে সরে যাও, যেখানে আমার আয়াত আলোচনা হয় না, অন্য কিছু আলোচনা হয়। সর্বশেষ যেটা, সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিসের উপরে নির্ভরশীল হতে হবে, দঈফ এবং জাল হাদিসের উপরে নির্ভরশীল হওয়া যাবে না। কেউ যদি দঈফ হাদিসের উপরে, জাল হাদিসের উপরে নির্ভরশীল হয়, এই লোক সুন্নতের উপরে চলতে পারবে না, এই লোকের কপালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা উঠবে না, এই লোক বেদাতের উপরে মৃত্যুবরণ করবে। সম্মানিত ভাই বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না, রাত 12:15 বেজে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এত্তেবা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে শিরক মুক্ত তাওহীদি ঈমান, বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বার্ষিক ইসলামী সম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন। এই সম্মেলনের জন্য যত ভাই বোন বিভিন্নভাবে শারীরিক, মানসিক, আর্থিকভাবে সহযোগিতা করেছেন, সকল খেদমতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। যে সকল ভাই বোনেরা এই মাদ্রাসার জন্য দান করেছেন, ইতিপূর্বে অনেক দান করেছেন, আরও যারা করেন নাই, যারা বাকি আছেন, তারা যাওয়ার আগে এখানে যতটুকু পারেন দিয়ে যাবেন, আর পরবর্তীতে তো ইনশাআল্লাহ সহযোগিতা করবেনই। সব সময় এই পশ্চিম কোজাইল সালাফিয়া মাদ্রাসাকে আপনার নিজের মাদ্রাসা মনে করবেন, এটার একজন সদস্য মনে করবেন। আপনি আপনি যতটুকু সম্ভব আপনার পক্ষে আপনি প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা করবেন, সারা বছরে করবেন। তা আজকে যেহেতু মাহফিলে এসেছেন, আজকে এখানে যতটুকু পারেন সবাই সহযোগিতা করে যাবেন, আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নিন। পশ্চিম কোজাইল সালাফিয়া মাদ্রাসার সকল শিক্ষক, ছাত্র, ছাত্রী সবাইকে আল্লাহ পাক কবুল করে নিন। এই এলাকাবাসীকে আল্লাহ পাক কবুল করে নিন। এই এলাকার সকল ভাই বোনদের উপরে আল্লাহ পাক রহমত নাজিল করুন। সবাইকে তাওহীদ বুজার, সুন্নত বুজার, শিরক মুক্ত থাকার, বেদাত মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।